আমি গান গাই, আমি গান গাই তোমাদের অনুরোধে, যে গান করেছি শুরু কেমন করব সারা সে তো জানা নাই। আমি গান গাই, আকাশে মেঘ করেছে, দেখুন দেখুন সত্যি মেঘ করেছে, এই মেঘ দেখে কবিরা বলবেন, আকাশে মেঘ করেছে ঝড় ঝরিয়ে হবে বরিশন, কত লোক ছটফটিয়ে খুঁজবে এখন ভালোবাসার জন, ঠিক কিনা বলুন, বিরহী যক্ষ হয়ে কেউ বা দুঃখ শুয়ে ছুটবে অলোকায়, কবিরা কলম খুলে লিখে যাবে যা খুশি মন চায়। কবিরা মশাই মন গড়া অনেক কথা বলেন, আর আমরা বলবো, আকাশে মেঘ করেছে ঝড় ঝরিয়ে হবে বরিশন, রাস্তায় কাদা হবে জল জমবে পাগলা হবে মন, কেমন বুঝছেন, অলকায় ছুটবে যারা প্রথমেই পড়বে তারা খানা ডোবার জলে, কবিরা ফ্যাচ ফেঁচিয়ে হাঁচবে সবাই কলম তলম ফেলে, কবিদের মশাই বড্ড তাড়াতাড়ি সর্দি হয়, তাই রে নাই রে নাই রে না না সত্যি কথা বলতে মানা, আগে থেকে সবার কাছে তাই চেয়েছি মার্জনা, তোমাদের অনুরোধে যে গান করেছি শুরু কেমন করব সারা সে তো জানা নাই। আমি গান গাই, ধরুন বর্ষা কেটে গেছে, অঘ্রাণ এসেছে, কবিরা বলবেন, আকাশে মেঘ কেটেছে মনে করো এসেছে অঘ্রাণ, ক্ষেতের ওই কানায় কানায় হাওয়ায় দোলে সোনা রঙের ধান, আহা কি আনন্দ, কবিরা তাই না দেখে নিমেষে ফেললো লিখে কত আশার গান, ফসলের গন্ধ দিয়ে স্বপ্ন বোঝাই হলো কত প্রাণ। কবির কথা তো শুনলেন, এবার আমার কথা শুনুন, আকাশে মেঘ কেটেছে মনে করো এসেছে অঘ্রাণ, চাষিরা কাস্তে হাতে কাটছে আহা কত স্বাদের ধান, ওই ধান হবে রে চাল হায় রে পোড়া কপাল কিনবে আরো দার, কবিরা রেশন তুলে কাকড় খেয়ে বলবে চমৎকার, আহা বেচারা রে, তাই রে নাই রে নাই রে না না সত্যি কথা বলতে মানা, আগে থেকে সবার কাছে তাই চেয়েছি মার্জনা, তোমাদের অনুরোধে যে গান করেছি শুরু কেমন করব সারা সে তো জানা নাই। আমি গান গাই, আমি গান গাই, আমি গান গাই।